পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم। الم تروا ان الله سخر لكم ما في السماوات وما في الارض واسبغ عليكم نعمه ظاهره وباطنه ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে সূরা লোকমানের আয়াত নম্বর 20 থেকে। মহান আল্লাহ এই আয়াত এবং তারপরের আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের কথা, যেসব নিয়ামত মানব জাতিকে দিয়েছেন প্রকাশ্য আর অপ্রকাশ্য, এগুলিকে স্মরণ করাচ্ছেন। আল্লাহর নিয়ামত পেয়ে ভালো মানুষের লক্ষণ হচ্ছে যে যার নুন খায় তার গুণ গায়। আল্লাহ পাকের নিয়ামত যখন, তো এবাদত বন্দেগী আল্লাহ পাকের হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম তারাও, হে মানুষ তোমরা কি দেখো না, মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন, আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহে আর পৃথিবীতে যা কিছু আছে তোমাদের জন্য আল্লাহ পাক অনুগত করে দিয়েছেন, মানে তোমাদের ব্যবহারযোগ্য করে দিয়েছেন, তোমরা সেগুলিকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারছো এবং সেগুলি দ্বারা তোমরা উপকৃত হচ্ছ। পৃথিবীতে অনেক কিছুই আমাদের আয়ত্তে, সেটা বুঝতে পারছি, কিন্তু আকাশ থেকে আল্লাহ বলছে, আল্লাহ পাকে রেখেছেন যা আমাদের সেবাই নিয়োজিত, এমন কি আছে, তা হচ্ছে আকাশের বৃষ্টি, আল্লাহ পাকের আকাশের বৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি যদি নাজেল না করতেন আকাশ থেকে, তাহলে আমাদের পানাহারের ব্যবস্থা হইতো না। তো এগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়োজিত করেছেন। তারপরে আকাশ পথ, আজকাল বিমানের যুগে আল্লাহ পাক যদি আমাদের জন্য এর নিয়ন্ত্রণে না করে দিত, তাহলে আকাশ পথে কেউ সফর করতে পারতো না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, এবং তোমাদের উপর তার অনুগ্রহ সমূহকে পরিপূর্ণ করেছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য। আল্লাহ পাকের প্রকাশ্য নিয়ামত যা আপনি বাহ্যিক দেখতে পাচ্ছেন, আপনার শরীরে, আপনার আশেপাশে, আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার নিরাপত্তা, আপনার স্ত্রী ছেলে মেয়ে, ধন সম্পদ, প্রয়োজনীয় বস্তু, যেখানে যাচ্ছেন আপনার যা প্রয়োজন আপনি পেয়ে যাচ্ছেন, মার্কেটে না পেলে কত অসুবিধা হইতো। একটা ছোট্ট জিনিস যদি না পান যেটার প্রয়োজন, তাহলে আপনার জন্য অনেক মুশকিল হয়ে যাবে। একটা ছোট্ট জিনিসের জন্য আপনার কাজ অচল হয়ে যাবে, বড় বড় কাজ অচল হয়ে যাবে। এগুলি হচ্ছে বাহ্যিক জিনিস। আর বাতেনা, যেগুলি আভ্যন্তরীণ, অসংখ্য নিয়ামত রয়েছে আভ্যন্তরীণ যেগুলি আমরা দেখি না। মেডিকেল সায়েন্স যারা ভালো বুঝে তারা বুঝাইতে পারবে, ভেতরে আল্লাহ প্রতিরোধ শক্তি রেখেছেন। বাইরে থেকে কত ভাইরাস আক্রমণ করছে শরীরের উপর, এই প্রতিরোধ শক্তি যদি আমাদের, যেগুলি আমরা দেখি না, যদি না থাকে অথবা দুর্বল হয়ে যায়, তাহলে সমস্ত ভাইরাসগুলি আক্রমণ করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। এর তো এই রোগেরই নাম, ভিতরে যেটা প্রতিরোধ শক্তি আছে সেই শক্তি হারিয়ে ফেলে বা দুর্বল হয়ে যায়। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কারখানায় আপনার মাথা থেকে পা পর্যন্ত কত কি যে সৃষ্টি করে রেখেছেন ভিতরে, যেগুলি সম্পর্কে চিন্তাশীল হলে আল্লাহকে পেয়ে যাবেন। ওয়াফি আনফুসুকুম আফালা তুবসিরুন, এই ক্ষেত্রে বলা হয় তোমাদের মধ্যে আল্লাহ পাককে খুঁজে পাবে, যদি সন্ধান করো খুঁজে পাবে যে এগুলির সৃষ্টিকর্তা অবশ্যই আছেন, আর তিনিই তো আল্লাহ, সমস্ত নবী রাসূলগণ বলেছেন। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, আর কতক লোক আছে যারা আল্লাহ সম্পর্কে না জেনে বাক বিতণ্ডা করে, ঝগড়া করে। ওয়ালা হুদান, তাদের কাছে কোনো হিদায়ত নেই, সঠিক দিক নির্দেশনাও নেই, যে কোরআন হাদিসের জ্ঞান রাখে তাও রাখে না, এমনিতে না জেনে তর্ক বিতর্ক করে। ওয়ালা কিতাবি মুনির, আর না কোনো আলোকপ্রদ কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, আল্লাহর দিন সম্পর্কে সঠিক জ্ঞান না রেখে তর্ক বিতর্ক করা এবং বিভ্রান্ত হওয়া। ওয়াইজা কিল আলাইহিম উত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন আরব মুশরিকদেরকে বলা হইতো যে আল্লাহ যা নাজিল করেছেন আল কোরআন তা অনুসরণ করো, আল্লাহর বিধান মেনে চলো, কালু তখন তারা বলতো বল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বরং আমরা মেনে চলব ওই আদর্শ বা ওই সব ধর্ম যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পূর্বপুরুষদেরকে পেয়েছি, মানে আমাদের বাপদাদার ধর্ম মেনে চলল। তাহলে এর দ্বারা স্পষ্ট হয় যে প্রত্যেক যুগে বাতিলপন্থীদের দলিল যুক্তি হচ্ছে পূর্বপুরুষ, বাপদাদার নাম দিয়ে বলুক অথবা মুরব্বি হুজুরদের নাম দিয়ে বলুক, আর আমাদের আলেম ওলামারা বলেছে আগের এ কথাই বলুক, আমাদের বুজুরগান দিন আর পীরেরা বলেছে, আমাদের নেতারা বলেছে, এটা হচ্ছে বাতিল পন্থীদের যুক্তি। আর সত্যপন্থীদের লক্ষণ হচ্ছে আল্লাহর বিধানে যা আছে সেটা সত্য, সেটা মানতে হবে, কোরআন হাদিসে কি আছে সেখান থেকে ফয়সালা নিতে হবে, ফরুদ্দু হিল আল্লাহ রাসূল, আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো। আওয়ালাও কানা শয়তান ইয়াদুহু ইলা আযাবিস সাইর, আল্লাহ পাক বলছেন যে হে মুশরিকরা, যদিও শয়তান মানব জাতিকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, শয়তান তোমাদেরকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকছো, অন্যের পুজো করছো, এতে তো শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তবুও তোমরা বাপদাদার কথা শুনবে। আচ্ছা ধর্মীয় ক্ষেত্রে শুধু বাপদাদার কথা, দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, দুনিয়ার ধন সম্পদ সঞ্চিত করার ক্ষেত্রে, আয় উপার্জনের ক্ষেত্রে বাপদাদার চরিত্র তো গ্রহণ করেননি, বাপকে দেখেছেন সকালে চাষে যেত, দুপুরে চলে আসতো, সারাদিন বাড়িতে বসে আছে, আপনি সেই চাষ আবাদ ছেড়ে দিয়ে জমি জায়গা ছেড়ে দিয়ে বিদেশে চলে এসছেন অনেক টাকা ইনকাম করবো বলে, কেন ডাক্তার আর প্রফেসর ইঞ্জিনিয়ার কেন হয়ে গেলেন, বাপ তো ছিল অশিক্ষিত মূর্খ, সেই ক্ষেত্রে আপনার দলিল হলো না যে বাপ দাদাকে মূর্খ পেয়েছি, চাষি পেয়েছি, আমিও চাষির ছেলে চাষিই থাকবো। আল্লাহ পাক বলছেন ওমা ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, নিজের চেহারাকে নত করে দেবে, ওয়াহুয়া মুহসিন, এবং সেই ব্যক্তি সৎকর্মশীল, এই দুটো কথায় আমল কবুল হওয়ার দুটো শর্তের দিকে ইঙ্গিত করা হয়েছে তাফসীরকার করে বলেছেন। যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস বা তৌহিদ, একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহর জন্য করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতি মোতাবেক করা, নামাজ পড়বেন আল্লাহর জন্য, কার মতো নামাজ পড়বেন, রসুলের নামাজের মতো নামাজ পড়বেন। মুহসিন বলে এই নবীর আদর্শ মোতাবেক চলার দিকে ইঙ্গিত করা হয়েছে, আর আত্মসমর্পণ করা মানে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যেই ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, সেই ব্যক্তি এমন এক মজবুত হাতল মজবুত করে ধারণ করলো যেটা কখনো ছিঁড়ে যায় না। ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, সমস্ত কাজ এর পরিণাম আল্লাহর কাছে ফিরে যায়। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি অস্বীকার করে কুফরি করে, হে নবী তার কুফরি তোমাকে যেন দুঃখিত না করে, এলাইনা মারজিউহুম, আল্লাহ পাক বলছেন আমার কাছেই তাদের প্রত্যাবর্তন স্থল। ফানুনাব্বিহুম বিমা আমিলু, যা কিছু তারা করেছে আল্লাহ পাক তার সংবাদ জানিয়ে দেবেন, তার প্রতিদান দেবেন। ইন্নাল্লাহ আলিম বিযাতিস সুদুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে সব কথাই জানেন। নুমাত্তিউহুম কালিলান সুম্মা নাদদারুহুম ইলা আযাবিন গালিজ, আমি অল্প সময় তাদেরকে ভোগ বিলাসের সুযোগ দেব, তারপরে তাদেরকে গুরুতর শাস্তির দিকে আসতে বাধ্য করব। ওয়ালাইন সাআলতাহুমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, কাফের মুশরিকরা আরবের তারা আল্লাহর রুবুবিয়াত প্রভুত্বকে মানত, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পাক প্রতিপালক, এই বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করছেন। হে মুশরিকরা, তোমরা যখন এই বিষয়গুলি মানো তাহলে ইবাদত কেন আল্লাহ ছাড়া অন্যের করো? ওয়ালাইন সাআলতাহুম, হে নবী তাদেরকে যদি জিজ্ঞেস করো আসমান সমূহ জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা জবাবে বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। কুলিল হামদুলিল্লাহ, হে নবী বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখ লাখ শুকরিয়া যে তোমরা এই রুবুবিয়াতের তৌহিদ, আল্লাহ পাকের কাজগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট করছো, এটা তো বিশ্বাস করছো। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক জানে না যে আল্লাহ যখন রব, আল্লাহ যখন রিজিক দাতা, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ হায়াত মওতের মালিক, আল্লাহ একমাত্র সবকিছু নিয়ন্ত্রণকারী, তাহলে ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ পাকের হবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী আর আকাশে যা কিছুই আছে সব আল্লাহ। ইন্নাল্লাহু আল গানিউল হামিদ, ইনস্টি আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত এবং প্রশংসিত। ولو ان ما في الارض من شجره اقلام والبحر يمده من بعده سبعه ابحر ما نفدت كلمات الله আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, পৃথিবীতে যত গাছ আছে এগুলি যদি কলম বানিয়ে নেওয়া হয়, ওয়াল বাহরু এবং সমুদ্রকে যদি কালি বানিয়ে নেওয়া হয়, এবং তারপরে অতিরিক্ত সাত সমুদ্র দিয়ে যদি কালিকে আরো বৃদ্ধি করা হয়, তারপরে আল্লাহ পাকের প্রশংসা গুণগান যদি লিখা শুরু করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা শেষ করা যাবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্রতাপশালী প্রজ্ঞাবান। মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন হে মানব জাতি, তোমাদের সৃষ্টি করা, তোমাদের পুনরুত্থান করা, আল্লাহ পাকের কাছে একজনকে সৃষ্টি করার মতো। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। আল্লাহ পাক একজনকে সৃষ্টি করলে কোন বলাই যথেষ্ট, আর সারা বিশ্বের সবকিছুকে সৃষ্টি করা, সবকিছুর পুনরুত্থান, কিয়ামত, এই আল্লাহ পাকের কোন নির্দেশ দিয়ে হয়ে যাও তখন হয়ে যায়। এখান থেকে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্যধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। মুজফর বিন মহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হুসেন, শাহিদুল্লাহ খান মদনী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ ফাক রব্বুল আলমিন সুরায় লোকমান আয়াত নম্বর 29 এরশাদ করছেন তার বেশ কিছু কুদরতের দিক সম্পর্কে। আল্লাহ পাক এরশাদ করেছেন, আলাম তারা, হে নবী তুমি কি দেখো না, চিন্তা করি, আন্নাল্লাহ ইউলেজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলেজুন নাহার ফিল লাইল, আল্লাহ পাক রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন আর দিনকে রাতে প্রবিষ্ট করেন। দিন চলে যায় রাত আসে, রাত চলে যায় দিন আসে, কখনো দিনকে ছোট করেন, কখনো বড় করেন, কখনো রাতকে ছোট করেন আবার বড় করেন। ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, এবং সূর্য চন্দ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রিত করেছেন, তার নিয়ম নীতিমালা আল্লাহ পাক নির্ধারিত করেছেন। কুল্লু ইয়াজরি ইলা আজালি মুসাম্মা, এর প্রত্যেকটি সূর্য চন্দ্র চলমান রয়েছে নির্ধারিত কাল পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য চন্দ্রকে নির্ধারিত সময় পর্যন্ত চলার কথা এখানে উল্লেখ করছেন, অর্থাৎ প্রত্যেক দিন সূর্য চলে অস্তমিত হয়, আবার উদিত হয়, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। এই রকমই চন্দ্র চিকন হয়ে চন্দ্র মাস শুরু হয়, আবার সেটা পূর্ণতা লাভ করে, পূর্ণিমার চাঁদ দেখা যায়, ধীরে ধীরে ক্ষয় হয়ে আবার নিশ্চিহ্ন হয়ে যায়। আর কেউ কেউ বলেছেন যে নির্ধারিত সময় অর্থাৎ কেয়ামত পর্যন্ত, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, সূর্যের এই কাজ শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ও আন্নাল্লাহ বিমা তাআমালুনা খবীর, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। যালিকা বি আন্নাল্লাহ আল হক, এসবের প্রমাণ আল্লাহ পাক বলছেন যে এসব কথা যে বললাম এসব প্রমাণ করে যে বি আন্নাল্লাহ আল হক, আল্লাহ পাক হচ্ছেন সত্য মাবুদ, সে আল্লাহ এসব কাজ করে থাকেন। সুতরাং আল্লাহ পাকের জন্য সমস্ত ইবাদত বন্দেগী, তিনি তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার সাথে শরীক করবে না। ওয়ান্না মায়াদুনা মিন দুনিল বাতির, আল্লাহকে বাদ দিয়ে যেসবকে মানব জাতি আহ্বান করে থাকে, ডেকে থাকে, তাদের কাছে দোয়া করে থাকে, প্রার্থনা করে থাকে, উদ্ধার কামনা করে, মনের আশা বাসনা পূরণ হবে এই আশা করে থাকে, সেগুলি হচ্ছে বাতিল, মিথ্যে, মিথ্যে মাবুদ, মিথ্যে উপাস। ওয়ান্নাল্লাহ আল আলিউল কবির, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ এবং সুমহান। আরো আল্লাহ পাক তার নিয়ামতের কথা এবং তার কুদরতের কথা উল্লেখ করে ইরশাদ করেছেন, আলাম তারা, হে নবী তুমি দেখো না, আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বি নিআমাতিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহে সমুদ্র পথে জলজাহাজ চলাফেরা করে। লিইউরিয়াকুম মিন আয়াতিহি, যাতে করে তার নিদর্শন আল্লাহ পাক তোমাদেরকে দেখিয়ে দেন। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, প্রত্যেক ধৈর্যশীলের জন্য, সাব্বার লিকুল্লি সাব্বারিন শাকুর, এবং কৃতজ্ঞ ব্যক্তির জন্য। ওয়াইদা গাশিয়াহু মাউজুন কাযযুলাল, আর মানব জাতিকে যখন সমুদ্রের তরঙ্গমালা ঢেকে ফেলে, কাযযুলাল মেঘমালার মতো, মেঘের ছায়ার মতো, যখন বিপদ ঘনি আসে যে আর হয়তো আমরা বাঁচব না, ডুবে যাব সমুদ্র পথে, তখন আরব মুশরিকরাও শিরক ভুলে গিয়ে এক আল্লাহকে ডাকতো। আল্লাহ পাক বলছেন দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকতো তার জন্য আনুগত্যকে নিখুঁত করে, একমাত্র আল্লাহকে তখন তারা ডাকতো, আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ উদ্ধার করো। এখন বড় এলাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না। ফালাম্মানাজ্জাহুম ইলাল বার, অতঃপর যখন তাদেরকে আল্লাহ পাক মুক্তি দিতেন সমুদ্র তটে লাগিয়ে, সমুদ্র থেকে স্থলে পৌঁছে দিয়ে, ফামিনহুম মুক্তাসিদ, তখন তাদের একদল মধ্যপন্থী হইতো, অর্থাৎ আল্লাহর তৌহিদ একত্বের ওপর কায়েম থাকতো, যারা মমিন, অমিনহুম কাফের এখানে উজ্জ্ব আছে, আর আরেক দল কুফরি করত, শিরক করা শুরু করত। অমা ইয়াজহাদু বি আয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, আর আমার আয়াতসমূহকে অস্বীকার করে একমাত্র প্রত্যেক গাদ্দার, খাত্তার মানে হচ্ছে গাদ্দার, বিশ্বাসঘাতক, মিথ্যাচারী, কাফুর আর অকৃতজ্ঞ। যেই ব্যক্তি বিশ্বাসঘাতক, যেই ব্যক্তি মিথ্যাচারী, যেই ব্যক্তি অকৃতজ্ঞ, সেই একমাত্র আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান, এবং সেই দিন সম্পর্কে চিন্তাশীল হয়ে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি, যেই দিন কোনো পিতা তার ছেলের কাজে আসবে না, ওয়ালা মাউলুদুন, আর কোনো সন্তান হুয়া জাজিন আও ওয়ালিদিহি, তার পিতার কাজে আসবে না, কেউ কারো বোঝা উঠাবে না, কারো উপকার করতে পারবে না কিয়ামতের দিনে বিচার দিবসে। ইন্না ওয়াদাল্লাহ হক, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা প্রতিশ্রুতি সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অবশ্যই পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবী ধ্বংস করবেন, বিচার হবে, জবাবদিহি করতে হবে, এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে মানুষ, যাতে করে তোমাদেরকে এই পার্থিব জগৎ ধোকাই না ফেলে দেয়, প্রতারিত না করে, দুনিয়ার লোভ লালসাই পড়ে তোমরা পাপে লিপ্ত হয়ে যেও না, আল্লাহর অবাধ্য হয়ে যেও না, শির কুফরিতে লিপ্ত হয়েও না, নাস্তিক হয়ে যেও না, পরকাল সম্পর্কে গাফিল হয়ে যেও না। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ধন দৌলত এবং দুনিয়ার আশা আকাঙ্ক্ষা অধিক পরিমাণে এসব মানুষকে বিভ্রান্ত করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর আল্লাহ সম্পর্কে বড় প্রতারক জানো তোমাদেরকে, যে প্রধান প্রতারক অর্থাৎ ইবলিস শয়তান। এখানে আল গারুর বলা হয়েছে ইবলিস শয়তানকে, মহা প্রতারক, যে প্রধান প্রতারক, সে যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, গুমরাহ না করতে পারে। শয়তান সবসময় মন্দ কাজের জন্য প্ররোচিত করবে, অন্তরে খারাপ কথা নিয়ে আসে জাগায়, সেই সময় সেগুলিকে বর্জন করবে, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে। এরপরে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি বিষয় উল্লেখ করেছেন, যেগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফাতিহুল গায়ব বলেছেন। কোরআনে কারিমের একটি আয়াত বলা হয়েছে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই গায়বের মৌলিক বিষয়গুলি রয়েছে, গায়বের চাবিকাঠি রয়েছে। এই গায়বের চাবিকাঠি অদৃশ্যের কথা আল্লাহ ছাড়া কেউ জেনে নেবে এই চাবি কাউকে দেওয়া হয়নি, নবী রসুলকেও দেওয়া হয়নি, কোনো আল্লাহ পাকের নেকবান্দা ওলি বুজুর্গকেও দেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল গায়ব খামসা, পাঁচটি বিষয় হচ্ছে গায়বের চাবি, অর্থাৎ এমন গায়ব অদৃশ্য সেগুলি আল্লাহ পাকের চাবি দিয়ে বন্ধ করা আছে, সেগুলির মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, সেগুলি সম্পর্কে কেউ তোমাদের জানাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, প্রথমটি হচ্ছে নিশ্চয় আল্লাহ পাকের নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, পরকাল কোন দিন হবে, কত তারিখে হবে, কোন সালে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কতদিন পৃথিবীর আয়ু বাকি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কিয়ামতের পূর্বে যে বড় বড় লক্ষণগুলি আসবে, সেগুলি কখন শুরু হবে, কতদিন থাকবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজিলুল গাইস, দ্বিতীয় বিষয় হচ্ছে বৃষ্টি বর্ষণ করা, কখন বৃষ্টি হবে, কত পরিমাণ হবে এবং কোন এলাকায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানতে পারে না। আজকে যান্ত্রিক সভ্যতার যুগে যদি সামান্য কিছু পূর্বাভাস দিতে পারে আবহাওয়া সম্পর্কে, যে বৃষ্টি হবে, খুব বেশি বৃষ্টি হবে, সেগুলি এই আয়াতের বিপরীত নয়, বরং এরা কিছু যন্ত্র দ্বারা সে সম্পর্কে কিছু আভাস দিতে পারছে, তারপর সূক্ষ্ম খবর দেওয়া অসম্ভব কথা, তার এতটুকু বলতে পারে সম্ভাবনা আছে। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তা সরিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল সেটাকে বাড়িয়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সে সম্পর্কে সম্যক জ্ঞানী। তৃতীয় বিষয় হচ্ছে ওয়ায়ালাম আফিল আরহাম, আর জরায়ুতে মাতৃগর্ভে কি আছে তাও একমাত্র আল্লাহ পাক জানেন। চতুর্থ বিষয় হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন, কোনো ব্যক্তি জানে না যে আগামীকালকে সে কি করবে, নিজের কথাও জানে না, অন্যের কথাও জানে না, যে আগামীকালকে সে কি করবে, সে জীবিত থাকবে না মৃত, সুস্থ থাকবে না অসুস্থ, আগামীকালকে আমি যেখানে কাজ করছি এখানে থাকতে পারবো না, অন্য কোথাও চলে যেতে হবে, আগামীকালকে আমার কি হবে কেউ বলতে পারবে না। পাঁচ নম্বর বিষয় হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়্যি আরদিন তামুত, আর কোনো ব্যক্তি জানে না, এতে আম্বিয়া রসুলগণও শামিল, কোনো ব্যক্তি জানে না যে কোন ভূমিতে সে মারা যাবে, যেখানে তার জন্ম, জন্মভূমিতে মারা যাবে নাকি অন্য কোথাও গিয়ে মারা যাবে, আর মারা যাবে তো কি অবস্থায় মারা যাবে, কোন বয়সে মারা যাবে, বার্ধক্য পৌঁছে মারা যাবে নাকি তার আগে যৌবনেই মারা যাবে, দুর্ঘটনায় মারা যাবে না সাধারণভাবে মারা যাবে, বিছানায় মারা যাবে না রাস্তাঘাটে কোথাও মারা যাবে, দাফন কাফন হবে না হবে না, কি অবস্থায় কোথায় কি হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন এবং সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনই একমাত্র অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখেন, অদৃশ্য সম্পর্কে, চোখের আড়ালের বস্তু সম্পর্কে, অতীতে যা ঘটে গেছে আর তা আমাদের ইতিহাসের মাধ্যমে অথবা আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো সোর্স নেই যা দিয়ে আমরা জানতে পারি। এইরকমই বর্তমানে যা ঘটছে, চোখের আড়ালে যা হচ্ছে, সে সম্পর্কে কোনো ব্যক্তি বলতে পারবে না কি হচ্ছে, না জীবিত না মৃত, না নবী রসুলগণ না ওলি আউলিয়া, না সৎলোক না অসৎলোক, না যান্ত্রিক সভ্যতার মাধ্যমে জেনে নেবে যে বর্তমানে সারা পৃথিবী কোথায় কি হচ্ছে, সব কিছুই খবর নিয়ে নেব। আর এইরকম ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে কোনো ব্যক্তি কিছুই বলতে পারবে না যে কখন কি হবে, কি হচ্ছে না হচ্ছে, নিজের জীবনে অথবা অন্যের জীবনে,